একটা মহিলা ছিলেন, তো হুম তিনি সারাদিন ভিক্ষা করেই রুজি রুটি চালাতেন এবং তার একমাত্র সন্তান ছিল বিধবা মহিলা। তিনি প্রচুর কষ্ট করছেন ছেলেকে একদিন মানুষ করবেন। বেশ, তো উনি বেশ সারাদিন ভিক্ষা করে ছেলেকে স্কুলে দিলেন, স্কুলে পড়ালেন। তার একটাই স্বপ্ন যে ছেলেকে উনি দারোগা বানাবেন। তো ছেলে মানুষ হচ্ছে, পড়াশোনা করছে, হাই স্কুলে ভালো জায়গায় গিয়ে করছে, ভালো রেজাল্ট করছে। একদিন দেখা হলো ছেলে IAS পাশ করে কালেক্টর হয়ে বাড়ি ফিরেছে। তো সবাই নিজে করছে, খুব খাতির যত্ন করছে, গ্রামের একটা নামটা বলছে। মায়ের মনে দুঃখ আর যায় না, মাকে প্রণাম করে জানিয়েছে আমি IAS হয়েছি। মায়ের মনে দুঃখ, ছেলে জিজ্ঞেস, মাকে জিজ্ঞেস করছে, মাকে মানে কষ্ট কেন, খারাপ লাগে না, বলছে তুই সবই হলি বাবা, তুই দারোগা হতে পারবি না। মানে স্বপ্নটা হচ্ছে এই, অর্থাৎ আমার ছেলে ওই ওই সারাউন্ডিংয়ে থেকে একটা দোকান পাবে, কিংবা একটা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করবে, কিংবা একটু রাস্তাঘাটে দেখাশোনা করবে, কিংবা একটা পঞ্চায়েত প্রধানের পাশে ঘুরে সারাদিন কিছু টাকা নিয়ে চলে আসবে, কিংবা একটা তাঁবু নিয়ে আসবে, কিংবা মানে একটা ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা কিছু একটা বাথরুম পাবে, এই দ্যাটস এনাফ। অর্থাৎ আমার ছেলের সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক প্রতিষ্ঠা নিয়ে তারা একটু চিন্তিত নয়, বা তারা জানেই না, তারা জানে উন্নয়নের মানে IAS যে দারোগার থেকে ওপরে এইটা তার মধ্যে নেই আর নেই আর কি। ফলে এই শিক্ষাটার অভাব কোথাও, ফলে ক্ষমতা বা উন্নয়নের যে মাপকাঠিগুলো আমরা জানি আর কি, সেটা কিন্তু হচ্ছে যে মানে সেটাও কিন্তু একটা জাতের ব্যাপার, মানে এই এই এটাই পুরো, এটাও কিন্তু একটা জাতের ব্যাপার। আমরা জানি যে আমরা মানে এই জানাটাও কিন্তু, এই মহিলার কিন্তু কখনোই ইচ্ছা নেই যে যে ব্রাহ্মণ, যে মানে বৈশ্য, কিংবা যে বিজনেসম্যান, তার থেকে আমার ছেলে বেটারমেন্টের জায়গায় যায়, মানে সেই ইচ্ছাটা কোথাও যেন তৈরি হয় না, আর ওইখানেই আটকে গেছে ওই জায়গাটায়। মানে অর্থাৎ এই যে সামাজিক, যে আমরা বলি যে ন্যায় অন্যায়, কিংবা ওই যে কি বলবো, ওই যে সংরক্ষণের মাধ্যমে যে শুধু চাকরি দেওয়ার সুযোগ দেওয়া, এই জায়গাটা নয়, এটা হচ্ছে সামাজিক মানে ইকুইভ্যালেন্টের জায়গায় নিয়ে আসা। অর্থাৎ তুমি ওর মতো করে ভাবো, ওর মতো করে দেখো, ওর মতো করে মানে চিন্তা করো, এটা নয়। অর্থাৎ আমার যে সমাজে যে পঞ্চায়েত, এখনও অবধি যদি দেখা যায় যে ম্যাক্সিমাম পঞ্চায়েত প্রধান কিন্তু হায়ার কাস্টেই, এবং সেটা মানে উচ্চবর্ণীয়, এবং তাদের মিনিমাম সামাজিক প্রতিষ্ঠা আছে, অথবা বাড়ির অবস্থা সম্পন্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা সম্পন্ন রয়েছে। অর্থাৎ এই জায়গাটা দাঁড়িয়ে আমি ওই ভাবনাটা, ওই চিন্তায় যেন আমার কোথাও বাধা। আমি এখানে PhD করছি, আমি আমার লাইফ থেকে যদি বলি, কিংবা ও MPhil করছে, আমি জাস্ট ও থেকে বলি, ওর বাবা মায়ের কখনো ইচ্ছা নেই, আমার বাবা মায়ের ইচ্ছা নেই, আমি একটা এত বড় ডিগ্রি পেয়েছি, ঠিক আছে, ডিগ্রি পেয়েছি, সেটা কি মানে সেটা আমাকে সমাজে কোন প্রতিষ্ঠায় আমাকে নিয়ে চলে যাবে, সেইটা তার মানে সেটা মিনিংলেস। অর্থাৎ এটা যে একটা সামাজিক প্রতিষ্ঠা, কিংবা একটা মানে একটা মানে অন্য জায়গা, একটা অন্য জগৎ, একটা অন্য ক্লাস, সেটা সেই চিন্তাটা কোথাও নেই। আমার ছেলে কী করবে না, আমার ছেলে মানে পড়াশোনা করছে একটা চাকরি, কোথায় চাকরি, সেটা প্রাইমারি স্কুল হতে পারে, সেটা ম্যাক্সিমাম হাই স্কুলে হতে পারে, সেটা অথবা কোনো পঞ্চায়েতের হতে পারে, সেটা অথবা বিডিও অফিসে হতে পারে, যদি সবচেয়ে বড় চাকরি ধরি সেক্ষেত্রে একটা বিডিও অফিসের চাকরি, অর্থাৎ রেলে চাকরি। সামাজিক প্রতিষ্ঠা নিয়ে ভাবে না, অর্থাৎ আমার ছেলে একটা লেখক হবে, আমার ছেলে একটা কোথাও ভালো লিখবে, কোথাও একটা বক্তৃতা দেবে, কোথাও একটা সুন্দর প্রতিষ্ঠা পাবে, সমাজে একটা মুখ হয়ে যাবে, এই মুখের কথা কেউ চিন্তা করে না। অর্থাৎ এই জায়গাটা কোথাও ঘাটতি রয়েছে, ফলে এই যে সারাদিন পরে যে বলেন যে গ্রামে লেবার পাওয়া যায় না, কিংবা গ্রামে কাজ, কারণ বেসিক নিডটা তো তার এখানেই আটকে রয়েছে যে আমি দুবেলা দুমুঠো খেতে পাবো না, তাহলে আমি কেন যে মুহূর্তে দাঁড়িয়ে আমার 2000 থেকে 5000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে মান্থলি, আমার বেসিক নিড তো যখন ফুলফিল হয়েছে, আমি 15000 টাকা দিকে ড্রাইভ করবো না, সেটাও আছে বলছিস, সেটাও আছে। এত মানে এই দুটো মানে ভাইস ভার্সা, একটা অন্যকে যেন রিপ্লেস করছে, অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষারও অভাব আছে, অভাব রয়েছে বেসিক্যালি। অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দিয়ে সে করবেটা কি, তার বেসিক নিড তো ফুল মানে ফুলফিল হয়ে গেছে, তার ঘরে একটা টিভি রয়েছে, এখন অবধি মানে আমি জাস্ট ওর এক্সাম্পল দিয়ে টানতে চাইছিলাম, এবার যে MPhil করেছি আর কি করতে হবে, এবার সংসারই কবে এবার বাচ্চা কেন কবে নিবি, তাহলে এত বয়স হয়ে গেল, মানে এটা একটা মানে শুধু বলবো যে ফিনান্সিয়াল নয়, এটা একটা সারাউন্ডিং এফেক্ট। অর্থাৎ বাড়িতে ওই জায়গাটা সবাই দেখছে যে তোমার মেয়ে এত বড় হয়ে গেছে, বিয়ে কবে দেবে, চাকরি করে করবে এটা গিয়ে সংসার করতে হবে, অর্থাৎ মানে মেয়েদের এই প্রতিষ্ঠা মানে ন্যূনতম ছেলেদের বাড়ির গ্রহণযোগ্যতার জন্য যে এডুকেশনটা দরকার দেখছে না এখনো অবধি, অর্থাৎ এই সমাজে ওইভাবে দেখো না। এই যে সমিতি আমি প্রসঙ্গটা এই কারণে সমিতি বলল যে মেয়েদের অগ্রগতি, সেটা মেয়েদের অগ্রগতি শুধুমাত্র হয়তো ফিনান্সিয়ালি খানিকটা হয়েছে, কিন্তু আমি বলবো মানসিকতার দিক থেকে কতটা ডেফিনেটলি তার মেয়েকে চাকরি করা মানে প্রথমেই চাকরি করার কথা বিয়ে সংসার করা কলকাতার ক্ষেত্রে যদি হয়, কিন্তু এইটা মানে গ্রাম সাইডে যার বাবা মা চাকরি করেনি একটা উপযুক্ত পাত্রের কাছে তোকে যত প্লেস করতে পারি সেটা হচ্ছে তোর ফার্স্ট ক্রাইটেরিয়া, তোকে যে চাকরি করতে হবে এটা মাস নয়, অথবা এর জন্যই তুই পড়াশোনা করছিস এটা নয়, অর্থাৎ এই জায়গাটার কোথাও যেন তফাত রয়েছে। আমি কোন জায়গা থেকে বেরিয়ে এসেছি, আমি যে সারাউন্ডিং এ রয়েছি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাস্ট রয়েছে, অর্থাৎ আমি এমন একটা জায়গায় নেই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই কিন্তু মিক্সড আপ নয়, অর্থাৎ তাদের একটা পার্টিকুলার সোসাইটি আছে। অথবা আমি যদি মফস্বল শহরেও দেখি, যদি আমি শুধু ব্রাহ্মণ দেখি ক্ষত্রিয় দেখি উচ্চবর্ণ দেখি, তারা মেইনলি আছে শহর ভিত্তিক, অর্থাৎ মেন সিটি আমি মফস্বলই হলো যদি আমি আমার শহর কালনাটা বের করি, কালনার মেন জায়গাটা জুড়ে আছে এই উচ্চবর্ণরা, তারা কোথাও স্কুলের প্রিন্সিপাল, কোথাও কলেজ টিচার মানে স্কুল টিচার, কিংবা এই ধরনের চাকরি পেতে, এবং তাদের সারাউন্ডিং জায়গাটা জুড়ে যারা রয়েছে আশেপাশে তার ম্যাক্সিমামই এই ধরনের কালচারে বিলং করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা একটু যারা আউট আউটস্কার্ট তারা কারা, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে দুলিয়ে বাদবি এবং বিভিন্ন নিম্নবর্ণীয় মানুষজন, অর্থাৎ এসসি এসটি কিংবা যাই বলি, তাদের কালচারে কোথায় বেরিয়েছে, তাদের কালচারে বেরিয়েছে আমার ছেলে মাধ্যমিক পাস করেছে সেটা একটা গর্বের বিষয়, কারণ ওইখানে হয়তো ফার্স্ট জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন সে মাধ্যমিক পাস করেছে, তার ক্ষেত্রে দাঁড়িয়ে সে কোনোদিন ওই মানুষটার সাথে মেলামেশার সুযোগ পায়নি, অর্থাৎ ওই চিন্তাভাবনার সুযোগ পায়নি, অর্থাৎ চিন্তাটা কোথা থেকে, চিন্তার আত্মপ্রকাশ কোথা থেকে আসবে, সে একটা ভালো বই কোনো কোনোদিন পড়েনি। অনেকেই বলবে যে এখন অনেক বিনোদনের জায়গা, কিন্তু বিনোদনের যদি চরিত্র আমি দেখি এখনকার দিনে, অর্থাৎ টিভি সিরিয়াল থেকে শুরু করে মুভি থেকে শুরু করে সমস্ত কিছু, তার মধ্যে কিন্তু ওই কাস্ট বেশ কিংবা একটা দারুণ কিছু মোটিভেটিভ কিংবা লাইফটাকে এইভাবে দেখানোর কোনো জায়গা নেই, ফলে আমরা যে জিনিসগুলো দেখি সেটাও কোথাও যেন আমাদের এন্টারটেইন করার জন্য, আমাদের সামাজিক অবস্থাটাকে ধীরে ধীরে বাড়ানোর কোনো জায়গা নেই, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ঘরে যাবো, টিভি খুলবো, কিছু এন্টারটেইনমেন্ট জায়গা থাকবে সেই জায়গায়, অর্থাৎ বেসিক নিডটাকে যে আমি ধীরে ধীরে আপলিফ্ট করবো তার কোনো জায়গা নেই, তার কোনো ইনফরমেশান নেই, সেইভাবে সমাজটাকে দেখা হয় না এখনও অবধি বাড়িতে। বেসিক নিড বলতে কী বলছো? বেসিক নিডটাকে আপলিফ্ট করার কথা বলবো, আমি এবার বেসিক নিড কী বলবো, আমার প্রথমে দরকার বেসিক নিড কী, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে আসছে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের পর একটা আসছে বিনোদন, তারপরে শিক্ষা আসবে, অর্থাৎ প্রথমে আমি খাবারের খোঁজ করবো, তিনি নিরাপদ আশ্রয় দেবো, তারপরে আমি একটা মানে মানে অন্ন বস্ত্র মানে বস্ত্রের খোঁজ যাবো, নিরাপদ বাসস্থান, তারপরে আমি দেবো এন্টারটেনমেন্ট, তারপরে যাবো হচ্ছে শিক্ষা। শিক্ষা কিন্তু একটা বেসিক নিডের মধ্যেই পড়ে, কখন এই তিনটি যখন এই চারটি যখন ফুলফিল হবে তারপরে হচ্ছে শিক্ষা হচ্ছে বেসিক নিড। এখন চিরকাল সারাদিন পরে এসে আমরা আড্ডা করি, এই আড্ডাটা কিন্তু আজকের নয়, আজকে যখন থেকে মানুষ শিকার করছে তখন থেকে মানুষ শিকারের মানে আড্ডা করতো, যখন থেকে মানুষ গুহায় গুহা ছিল এটা কিন্তু একটা শিকারের আড্ডা, এটা একটা বিনোদন, এই যে আর্টগুলো সেটা শুরু হয়েছে অন্ধকার যুগ থেকে, এটা একটা বিনোদনের জায়গা থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমি দিনান্তে আমি কী করবো, অর্থাৎ আমি সারাদিন পরে আমি কতক্ষণ অব্দি শিকার করবো, কতক্ষণ আমি মাছ ধরবো, কতক্ষণ আমি মাঠে কাজ করবো, না বেসিক নিডের মধ্যে ধরা হয় না, কারণ এইভাবে দেখা হয়নি, বিনোদন তো লাইফের পার্ট, ওটা একটা নিড হিসেবে কোনো আমরা দেখিনি।